পিস টিভি বাংলা মানবতা সমাধান مذ عرفت الله ربي أشرق النور في قلبي مال البشر حياتي إن قضى الله دربي يا نسعي وهنائي يا لفوزي وعنائي لا يطيب الحيث إلا في رضا ربي السمائي عرفت الله حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْتُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا الْآيَةُ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাফসীর করব সূরা হজের আয়াত নম্বর 72 থেকে মহান আল্লাহ এই আয়াতে কাফেরদের এক আচরণের কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ যখন তাদের সামনে যারা অস্বীকারী কোরআনে করিমকে আল্লাহর বিধান বলে স্বীকার করে না মেনে নেই না রাসূলকে মানে না আল্লাহ পরকালে বিশ্বাসী নয় তাদের সামনে যখন আমার আয়াত পাঠ করা হয় যে আয়াতগুলি সুস্পষ্ট বাইয়েনাত সুস্পষ্ট আয়াত আরবি ভাষায় কোরআনে করিম নাজিল হয়েছে আর প্রথম সম্বোধন করা হয়েছে আরব পৌত্তলিক মুশরিকদেরকে তারা নিজের মাতৃভাষায় কোরআনের কথা বুঝত আর পরোক্ষভাবে অন্যান্যদেরকে সম্বোধন করা হয়েছে আর তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকের যুগে প্রত্যেকটি ভাষায় দুনিয়া কাছাকাছি প্রত্যেকটি জীবন্ত ভাষায় কোরআনে করিমের তরজমা হয়ে গেছে তফসির হয়ে গেছে বিভিন্ন উপায়ে তাদের কাছে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান পৌঁছে যাচ্ছে আজকে এই ইন্টারনেটের যুগে সুতরাং সেগুলি স্পষ্ট অস্পষ্ট নয় আমরা জানতাম না বুঝতাম না উপলব্ধি করতে পারিনি এই রকমের ওজর কিয়ামতের দিনে কাজে আসবে না আল্লাহ পাক বলছেন যে তাদের সামনে যখন আমার আয়াতগুলিকে স্পষ্টভাবে পড়ে শোনানো হয় তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার তখন কাফেরদের চেহারায় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুসলিম তুমি দেখবে ওয়ানিহা ভাব আল মুনকার ওয়ানিহা ভাব তারা কোরআনের কথা শুনতে চায় না কোরআনের কথা মানে রাব্বুল আলামিনের কথা আল্লাহ পাকের কথা সৃষ্টিকর্তার কথা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে রিজিক দিচ্ছেন যিনি তোমাকে প্রাণ দান করেছেন যিনি তোমাকে সুস্থ রেখেছেন যার অসংখ্য নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত আর তোমার আশেপাশে তোমার জন্য আল্লাহ ছড়িয়ে রেখেছেন সেই আল্লাহ পাকের বাণী পাঠ করা হলে তোমার অনিহা ভাব এটা হচ্ছে অস্বীকারকারীর চরিত্র একাদুনা ইয়াস্তুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা আল্লাহ পাক বলছেন যে এমন অনিহা তাদের মধ্যে আসে যে মনে হয় যে তারা যেন ওই সব লোকদের ওপর যারা তাদেরকে আল্লাহর কথা পড়ে শোনায় ইসলামের কথা পেশ করে আল্লাহর সত্য দিনের তৌহিদের কথা রিসালাতের কথা আখেরাতের কথা চরিত্র গঠনের কথা আল্লাহ পাকের একমাত্র ইবাদত বন্দির কথা বলে এবং তাদেরকে দাওয়াত দেয় আহ্বান করে মনে হচ্ছে যে তাদের ওপর তারা আক্রমণ করে বসবে ওই সব লোকদের ওপর বিল্লাযিন ইয়াতলুন আলিম আয়াতিনা যারা আমার আয়াত পাঠ করে আমার বিধান পেশ করে তাদের সামনে কুল হে নবী তাদেরকে জানিয়ে দাও যদি তোমাদের এই রকমই চরিত্র থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরামরা আরব মুশরিকদেরকে মক্কার কাফেরদেরকে তাইফের কাফের মুশরিকদেরকে যখন কোরআনে করিমের কথা শুনালেন কেমন আচরণ তারা করেছিল ইয়াকাদুন ইয়াস্তুন মনে হচ্ছিল যে এদেরকে রাখবেই না ঝাঁপিয়ে পড়বে এদের ওপর আর তাই করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুমিনদেরকে হিজরত করতে বললেন যে এই মক্কার পরিবেশ বসবাসযোগ্য নয় তোমাদের জন্য এখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা যাবে না সুতরাং দিনের হেফাজতের জন্য ঈমান আমলকে সুরক্ষিত করার জন্য এখান থেকে হিজরত করো প্রথম হিজরত আবেসিনিয়ার হাবাসার হইল দ্বিতীয় হিজরত মদিনার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী তুমি বলে দাও তাদেরকে আফা ওয়ানাব্বিউকুম বিশাররি মিন যালিকুম তোমাদের খারাপ লাগছে কোরআনের কথা আল্লাহর দিনের কথা এর চাইতে তোমাদেরকে খারাপ সংবাদ দিব কি তা হচ্ছে আন্নার জাহান্নামের কথা জাহান্নামের আগুনের সংবাদ তোমাদেরকে শোনাচ্ছি কোরআনের কথা পছন্দ হয় না অনিহা আন্নার, জাহান্নামের আগুন রয়েছে। ওয়া আদাহাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন ওই সব লোকদেরকে যারা অস্বীকার করবে, আল্লাহ অস্বীকার, পরকাল অস্বীকার, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব অস্বীকার, বাপ দাদা পূর্বপুরুষদের কথা ছাড়তে চায় না যদিও তা বাতিল হয়, ওবিসাল মাসির, এবং কতই না জঘন্য তাদের প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক তারপরে শিরকের একটা উপমা পেশ করেছেন, ইয়াইয়ুহান নাস, হে মানব সকল, যরিবা মাসালুন, একটি দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করা হচ্ছে, একটি উপমা, এক্সাম্পল দেওয়া হচ্ছে। ফাস্তামিউলাহু, সুতরাং সেটা মনোযোগ সহকারে শোনো, কারণ না মন দিয়ে শুনলে বুঝতে পারবেন না, আর না বুঝলে সংশোধন হবে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যাদেরকে তোমরা আহ্বান করো, ডাকো, যাদের পূজো করো, উপাসনা করো আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবা, এরা কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, না করেছে, না করছে, না কখনো করতে পারবে। বেশি সৃষ্টি করতে বলছেন, একটা মাছি সৃষ্টি করে দিক, তোমাদের উপাস্যরা মৃত, একটা মাছি সৃষ্টি করে দিক। আল্লাহ বলছেন লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ঠিক আছে, দু চার দশটা প্রতিমা পুতুলকে বলো, সবগুলিকে একত্রিত হইতে বলো, যতগুলি উপাস্য আছে, যদিও তারা সকলে একত্রিত হয়ে যায়, পারবে না। আল্লাহ পাক বলছেন এমনকি তাদের কাছ থেকে যদি মাছি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, মিষ্টি, হালুয়া, আর কলা, আর দুধচিনি, আর এই চাদর ইত্যাদি ইত্যাদি, নজরানা, টাকা পয়সা, টাকা পয়সা পড়ে আছে, পড়ছে, দিচ্ছে ভক্তরা, খাসি মোরগ জবাই হচ্ছে, এসব যে পড়ে আছে, এগুলি যদি মাছিতে ছিনিয়ে নিয়ে যায়, মাছি যদি নিয়ে যায়, সেগুলি মাছি বসছে ভ্যান ভ্যান করে আর নিয়ে যাচ্ছে, খাচ্ছে, লায়াস্তান কেজুহ মিনহু, তাহলে মাছি থেকে এরা কখনো উদ্ধারও করতে পারবে না। উদ্ধার করতে পারবে, মাছি তাড়াতে পারবে, মাছিকে মিষ্টিতে বসতে দেবো না, দুধে বসতে দেবো না, এইখানে বসতে দেবো না, চাদর মাছি বসতে দেবো না, লায়াস্তান কেজুহ মিনহু, এই মাছি থেকে উদ্ধার করতে পারেন, রক্ষা করতে পারে না। দাওফাত তালিব আল মতলুব, আল্লাহ বলছেন হাই আফসুস, কত অজ্ঞতা, দাওফাত তালিব আল মতলুব, যে তলবকারী, যে যাচ্ছা করে, কত দুর্বল সে, অল মতলুব, আর যার কাছে চাওয়া হচ্ছে সে যে কত দুর্বল, উভয়ই বড় দুর্বল। একমাত্র কাদির, সর্বশক্তিমান, কাওয়িউন আজিজ, মহাপরাক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছেই চাইতে হবে, তার কাছেই দোয়া করতে হবে, তারই ইবাদত করতে হবে, তাকে সিজদা করতে হবে, তার বিধান মানতে হবে। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা আল্লাহ পাকের যথাযোগ্য কদর করল না, যথাযোগ্য মর্যাদা দান করল না। এই মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই আয়াতের অংশটুকু ব্যাপক অর্থ রাখে। যতগুলি মানুষ পাপে জড়িয়ে আছে, শিরকের পাপ হোক, কুফরির পাপ হোক, আর অন্যান্য পাপ হোক, ব্যক্তি জীবনের পাপ হোক, পারিবারিক ক্ষেত্রে পাপ হোক, গুনাহ হোক, সমাজ বিরোধী পাপ হোক, অর্থনীতির ক্ষেত্রে হারাম ভক্ষণ হোক, হারাম উপার্জন হোক, সুদ হোক, ঘুষ হোক, যত রকমের পাপ, বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, রোজার দিনে পানাহার করে, যাকাত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানে না, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যতগুলি পাপি রয়েছে তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দেয় না। যদি আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা তাদের অন্তরে থাকতো, তো আল্লাহ পাক যে জন্য সৃষ্টি করেছেন সেই কাজ অবশ্যই করত। কোনো মানুষ যখন কোম্পানিতে চাকরি করে, যে কাজে এসেছে, সকাল ৬টায় ডিউটি, দুই ঘন্টা আসতে লাগবে, ভোর ৪টায় রাত্রে ঘুম ছেড়ে বেরিয়েছে, কোনোদিন ডিউটিতে লেট হয় না, মানুষের খারাপ স্বভাব যে অধিকাংশ মানুষ আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না। যথাযোগ্য মর্যাদা যদি দিত, তাহলে তার প্রতি ঈমান নিয়ে আসত, তিনি যা বলেছেন তা বিশ্বাস করত, তিনি যা পাঠিয়েছেন যে বিধান সেই বিধান মোতাবেক জীবন গড়ত, সুতরাং তার দ্বারা কোনো পাপ হইতো না। যেই ব্যক্তি পাপ করে সে আল্লাহর মর্যাদা দেয় না, যে কোনো পাপ, প্রথম কথা যে পাপ করে সে এই বিষয় থেকে গাফিল যে আমাকেও কেউ ধরার আছে। একটা পুলিশ পাহারে থাকলে এমন পাপ করবে না যে পুলিশ ধরতে পারে, তাই না? পুলিশের উপর বিশ্বাস, প্রশাসনে বিশ্বাস যে এইরকম অপরাধ করলে ধরা পড়ে যাব, মায়ের সামনে, বাবার সামনে না এসব করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কতটা মর্যাদা দিচ্ছেন বাপ মায়ের চিন্তা করুন আপনি, কতটা ভয় করছেন আপনি প্রশাসনকে, একটা পুলিশকে, কিন্তু রব্বুল আলামিন তিনি সবকিছুই দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি জানে না যে আল্লাহ দেখছেন? আল্লাহ সবকিছু শুনলেন, গোপনে কানে কানে ষড়যন্ত্র করলেন কাউকে খুন করার জন্য, কোনো পাপ করার জন্য, কারো ক্ষতি করার জন্য। ভাবলেন কেউ জানতে পারল না, আল্লাহ কি দেখলেন না, শুনলেন না, জানলেন না? তিনি আলিম, তিনি খাবির, তিনি লতিফ, তিনি সূক্ষ্ম খবর রাখেন, সবকিছু সম্পর্কে ওয়াকিফাল। এটা ছিল আল্লাহ পাকের মর্যাদা দান করা। আল্লাহ পাকের কোথায় মর্যাদা দিলেন? বাবার সামনে বিড়ি পান করতে পারেন না, সিগারেট পান করতে পারেন না, হ্যাঁ রব্বুল আলমিনের সামনে কোনো ব্যাপার না, ছাড়ছেন আকাশের দিকে টান দি। মা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দান করলো না। যত পাপি রয়েছে, বেনামাজি যদি আল্লাহ পাকের মর্যাদা দান করতো, কখনো আধা নামাজি হইতো না, ফুল নামাজি হইতো। এক কথা, এই বিষয়টিকে যত বাড়াবেন তত বাড়বে। এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ। আজ রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9:00 আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ? পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 74 সূরায়ে হজের এতে ইরশাদ করেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না। যারাই আল্লাহ পাকের অবাধ্য, পুরোপুরি অবাধ্য, আংশিক অবাধ্য, সকলেই তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না। পক্ষান্তরে যারা যথাযোগ্য আল্লাহ পাকের মর্যাদা দেবে, অন্তরে শ্রদ্ধা থাকবে, কথায় তা প্রমাণিত হবে, কাজে তার বাস্তবায়ন হবে, ইন্নাল্লাহ লাকাউয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই শক্তিমান মহাপরাক্রান্ত। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক চয়ন করেন, মনোনীত করেন ফেরেশতাদের মধ্য থেকেও রসুল মানে দূত সমূহ। নবীদের কাছে পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে জিব্রাইল আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে চয়ন করেছেন। ওয়া মিনান নাস, আর মানব জাতি থেকেও আল্লাহ পাক রসুল নির্বাচিত করেছেন, বহু আম্বিয়া রসুলগণ আল্লাহ পাক মনোনীত করেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, যারা মানুষের কাছে আল্লাহ পাকের বিধান পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম, নবীদের কাছে আল্লাহর বিধান পৌঁছে দেওয়ার মাধ্যম ফেরেস্তা রসুল ফেরেস্তা দূত, আর মানব জাতির কাছে আল্লাহ পাকের বিধান পৌঁছে দেওয়ার জন্য আম্বিয়া রসুলগণ হচ্ছেন দূত, আর শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে আল্লাহ পাকের সত্য বিধান পৌঁছে দিয়েছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সব কিছু শোনেন এবং দেখেন। ইয়ালাম আবাইন আইদিহিম ওয়া খালফুহুম, আল্লাহ পাক রব্বুল তাদের সামনেরও কথা জানেন এবং পিছনের জানেন। সামনে আর পিছনের কথার অর্থ কি? স্থানের দিক দিয়ে হইতে পারে, কালের ক্ষেত্রে হইতে পারে। তাদের সামনে মানে সামনে যে সব জায়গা রয়েছে তার কথাও জানেন, পিছনে যে সব জায়গা রয়েছে দেখেন, পিছনে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ পাক সব কিছু জানেন। আর জামানার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, আর পিছনে পিছনে যে অতিবাহিত হয়েছে সেটাও জানেন, আর সামনে মানে আগামীতে যেটা আসছে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কাজ আল্লাহর দিকে ফিরে যাবে, সব কিছু দুনিয়া শেষ হয়ে যাবে আর সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক এখানে বেশ কিছু ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে রুকু করো, আল্লাহর সামনে ঝুঁকে যাও, ওয়াসজুদু আর সেজদা করো। এমন কোন সেজদা নেই নামাজের বাইরে, মাত্র দুটো সেজদা ছাড়া, একটা সেজদা হচ্ছে সেজদায়ে তেলাওয়াত। কোরআনে কেরিমের 15টি জায়গায় তেলাওয়াতের সেজদা রয়েছে, এটা শুধু নামাজের বাইরেও সেজদা করবে, নামাজের ভিতরে সেজদা করবে। আর একটি সেজদা হচ্ছে সেজদায়ে শুকুর, কখন খুশির খবর আসলো কখন আপনার কাছে, তখন আপনি সেজদায় অবনত হয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আমল ছিল। এছাড়া সেজদা করবেন শুধু নামাজবিহীন সেজদা, যেমন এক শ্রেণী বিদাত পন্থীরা করে থাকে, এমন কোন সেজদা ইসলামের নেই। একটা সেজদা দিলেন আর মনে করলেন এতে দোয়া করলাম, নামাজবিহীন এইরকম কোনো সেজদা ইসলামে নেই। যেমন রুকু নেই, নামাজের বাইরে কোনো রুকু নেই, যে কিছুক্ষণ ঝুঁকে থাকলেন নমস্কার করার মতো, মাথাটা ঝুঁকে বলে আমি রুকু করলাম না, এরকম রুকু নেই। তাহলে কোরআন কি হাদিস দিয়ে বুঝতে হবে, রুকু করো নামাজের মধ্যে, সেজদা করো নামাজের মধ্যে, আর সেজদায় শুকুর আর সেজদায় তেলাওয়াত নামাজের বাইরে শুধু করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো, সমস্ত ইবাদত বন্দেগী, ওয়াফআলুল খায়র, এবং সমস্ত ভালো কাজ করো। একজন মুমিন মুসলিম তাহলে সব সময় ভালো কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ করবে আর মানুষের ক্ষেত্রে ভালো কাজ করবে, বাপ মায়ের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে, এমনকি অমুসলিমদের ক্ষেত্রে, সমস্ত মানুষের কল্যাণ কামনা করবে। উখরিজাতিল নাস, আল্লাহ পাক আয়াতে বলেছেন মানব জাতির কল্যাণের জন্যই এই উম্মতে মুসলিমাকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ পাক বলেননি যে শুধু মুসলিমদের তুমি কল্যাণ করবে, মানব জাতির তুমি হিতাকাঙ্ক্ষী হবে, দরদী হবে। আল্লাহ পাক তাই বলেছেন যে তোমরা সমস্ত ভালো কাজ করো, যতগুলি ভালো কাজ হতে পারে তাতে অংশ নেবেন, যদিও সেই ভালো কাজ অন্যের সাথে হোক না কেন, তার সাথে মত পার্থক্য থাক না কেন, তার সাথে দ্বন্দ্ব থাক না কেন, তবুও তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, ভালো কাজ তাদের সাথে করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহ কাজিহাদিহি, এবং আল্লাহ পাকের উদ্দেশ্যে তোমরা যথাযথ প্রচেষ্টা চালাও, জিহাদ করো। এই জিহাদ যেমন এর আগেও আলোচনা করেছি যে কথা থেকে শুরু করে অন্যায়কে ঘৃণা করা থেকে শুরু করে সমস্ত স্তরের প্রচেষ্টা চালানো, সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আর এর শেষ স্তর হচ্ছে শর্ত সাপেক্ষ, বেশ কিছু শর্তের সাথে যে প্রয়োজন হলে অস্ত্র ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভিন্ন স্তরের জিহাদের কথা এখানে নির্দেশ দিয়েছেন। হুয়াজতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন হে মুমিনরা। ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আর তোমাদের দিনে, তোমাদের ধর্মে, তোমাদের জীবন বিধানে কোনো রকমের সংকীর্ণতা রাখেননি, এমন কোনো বিধান নেই ইসলামের যেটা পালন করা যাবে না। তাহলে আমাদের মুসলিম সমাজের অনেক মূর্খরা যে বলে ইসলাম যদি মেনে চলি তো এক পা চলা যাবে না, এই কথাটি কুফুরি কথা, কোরআন বিরোধী কথা। আল্লাহ বলছে তোমাদের দিনে সংকীর্ণতায় নেই, এমন কিছু নেই যেটা পারবে না। লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, নামাজি লোকে বলতে শুনেছি, আরে সবটা কি আর পারা যায়? যদি ইসলাম পুরোপুরি পালন করে চলি তাহলে এক পাও চলা যাবে না। সেই জন্য মহিলাকে দেখবে ও সিনেমা দেখবে, মহিলা ভাবির সাথে গল্প করবে, ও শালির সাথে গল্প করবে, চলা যাবে? কেন চলা যাবে না? আপনার স্ত্রী যথেষ্ট নয় আপনার জন্য গল্প করার জন্য, প্রেম আলাপ করার জন্য? আপনার হালাল রিজিক যথেষ্ট নয়? আপনাকে হারাম ওই চুরি করতে হবে, ঘুষ খেতে হবে, চাকরির পয়সা যথেষ্ট নয়? আল্লাহ পাক দিনে কোনো রকমের সংকীর্ণতা রাখেননি। সুতরাং কখনো এরকম কথা যেন কোনো মুসলিম না বলে, কোনো মানুষ না বলে যে ধর্ম পালন করলে এক পা বাড়ানো যাবে না। এটা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না, অন্য ক্ষেত্রে হইতে পারে, সংসার ত্যাগীদের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই দিন হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা পদ্ধতি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। তিনি রেখেছেন কে? কেউ কেউ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক তোমাদের নাম স্বয়ং চয়েস করেছেন, সেটা হচ্ছে যে তোমরা মুসলিম। আর মুসলিমের বহু বচন হচ্ছে জামা মুসলিমিন বা মুসলিমুন। তোমাদের নাম আল্লাহ মুসলিম রেখেছেন। আর কেউ কেউ বলছেন না, যেহেতু এখানে ইব্রাহিমের কথা কাছাকাছি উল্লেখিত হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া, ইব্রাহিমের পরে হুয়া এসছে, তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার দিনে তোমাদের নাম মুসলিম রেখেছেন। অর্থাৎ যারাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহ প্রদত্ত দিন যুগে যুগে মেনেছে তাদের নাম মুসলিম। আর আগের অসম্পূর্ণ ইসলামগুলিকে রহিত করে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ ইসলাম, আলিয়াম আকমাল তোলাকুম দিনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে কমপ্লিট করে দিলাম বলে রাসূলুল্লাহ সাল্লামের ওপর এ আয়াত বিদায় হজে নাজিল করে দিনকে কমপ্লিট করে দিয়েছেন সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক বলছেন যে তোমাদের নাম মুসলিম রেখেছেন আল্লাহ পাক অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, মিন কাবুল, এর পূর্বেও, মানে আগেও মুসলিম নামটি ছিল। তাহলে খ্রিস্টান আর ইহুদি এসব নাম আল্লাহর দেওয়া না, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ যে নাম দিয়েছেন, যারা আল্লাহর দিন মেনে তাওরাত, সঠিক তাওরাত মানবে, অরিজিনাল বিকৃত না, অবিকৃত তাওরাত মানবে, অবিকৃত ইঞ্জিল মানবে, তাদের নাম মুসলিম। ওয়াফি হাজা, আর এই উম্মতেও, অর্থাৎ এই শেষ উম্মতেও তোমাদের নাম মুসলিম রেখেছেন, লিয়াকুনা রাসূল শাহীদান আলাইকুম, যাতে করে তোমাদের উপর রাসূল সাক্ষ্য দান করতে পারেন, সাক্ষী হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের জন্য ওই সব উম্মতের ক্ষেত্রে সাক্ষী দেবেন যে এই নবীরা পৌঁছে দিয়েছে, এবং উম্মতের জন্য সাক্ষী দেবেন। ওয়াতা কোনো সোহাদা আলান নাস, আল্লাহ পাক বলছেন যে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সাক্ষী হতে পারেন। আল্লাহ পাক বলেছেন যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাওলাই শাহীদা, সেই দিন কেমন অবস্থা হবে কিয়ামতের দিনে, যেই দিন প্রত্যেক উম্মতের একটা করে সাক্ষী নিয়ে আসবো, নবীরা সাক্ষী দেবেন আল্লাহ পৌঁছে দিয়েছে, আল্লাহ পৌঁছে দিয়েছে তোমার দিন। ওয়া জিনা বিকা আলা হাওলাই শাহীদা, আর এই শেষ উম্মতের লোকের উপর তোমাকে সাক্ষী করে নিয়ে আসবো মোহাম্মদ, সাক্ষী দিতে হবে তোমাকে যে আমি সুন্দর করে তাদের কাছে দিন ইসলাম পৌঁছে দিয়েছিলাম। ওয়াতা কোনো সুহাদা আলান নাস, আর হে উম্মতে মোহাম্মদিয়া, শেষ উম্মত, তোমরা সমস্ত মানুষের উপর সাক্ষী দেবে যে আম্বিয়া রসুলগণ নিজ নিজ উম্মতকে আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন সুন্দর করে। তাহলে সঠিক জ্ঞানের ভিত্তিতে সাক্ষী দেওয়া চলবে, যদিও সেই যুগগুলি শেষ উম্মত পায়নি। আল্লাহ পাক বলছেন ফাকিমুস সালাত, সুতরাং তোমরা সালাত কায়েম করো, ওয়াতু যাকাত, আর যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরো, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের একমাত্র সত্যিকার অভিভাবক, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, সুতরাং আল্লাহ হচ্ছেন সর্বোত্তম অভিভাবক আর তিনি হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী। এখানে আমাদের সূরা হজের সংক্ষিপ্ত তাফসীর শেষ হলো, যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, জাদু, এই জাদু জিনিসটা কি, এবং কোন মুমিন এই জাদু থেকে কি করে নিজেকে রক্ষা করবে? আমাদের ভাই বলছেন যে জাদু কি আর জাদু থেকে একজন মুমিন কি করে রক্ষা পাবে। যাই হোক, জাদু হয় কিছু শিরকি কুফুরি মন্ত্রতন্ত্র করে, শিরকি কুফুরি মন্ত্রতন্ত্র ছাড়া আর জিনের সাহায্য ছাড়া জাদু হয় না। আমাদের দেশীয় ভাষায় বান মারা বলে, এটাও জাদুর একটা ধরন। তো শির কুফুরি ছাড়া জাদু হয় না। জাদু খুব সূক্ষ্ম জিনিস, যেই জাদু বেশ কিছু মন্ত্রতন্ত্র করলে আর শয়তান জিনের সাহায্য চাইলে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অনেক সময় প্রাণ নাশ হয়, অনেক সময় বিচ্ছেদ ঘটে, অনেক সময় সীমাহীন প্রেম সৃষ্টি হয়ে যায় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এক কথায় মানুষের ক্ষতি করা হয় বিভিন্ন দিক থেকে। জাদুর চিকিৎসা করার সুন্নাহ মৌজুদ আছে, নবী সাল্লামের দোয়ায় মৌজুদ রয়েছে। সংক্ষেপে জাদুর চিকিৎসার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি জাদু করেছিল, এই জাদুর চিকিৎসার জন্য আল্লাহ পাক সূরা ফালাক এবং নাস নাজিল করেছিলেন, এটা হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। তারপরে যেসব আয়াতগুলি জাদু সম্পর্কীয় বা জিন শয়তান সম্পর্কীয় কোরআনে কারিমে রয়েছে, সেগুলি দিয়ে ঝাড়ফুঁক করা, তাবিজ করা, তাবিজ করা শিরক, জায়েজ নয়। কোরআন দিয়েও তাবিজ করা জায়েজ নয়, দোয়া দিয়েও তাবিজ করা জায়েজ নয়, জড়িবটি দিয়ে গাছপালার কিছু অংশ দিয়েও তাবিজ করা জায়েজ নয়, আর মন্ত্রতন্ত্র দিয়ে তাবিজ করাও জায়েজ নয়। তাবিজকে নবী সাল্লাল্লাহু আলাইহি শিরক বলেছেন, হয় সেটা বড় শিরক অথবা ছোট শিরক, আর ছোট শিরক কাবিরা গুনাহ শিরক। তবে দম করা যেতে পারে সরাসরি রোগীর ওপর, এইভাবে জাদুর চিকিৎসা করা যেতে পারে, নিজের চিকিৎসা নিজে করা ভালো, ওই আয়াতগুলি পড়ে নিজেকে নিজেই দম করেন। এছাড়াও জাদুর বেশ কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে শরীয়ত সম্মত, সেগুলি বিস্তারিত ওই জাদুর এলাজ বা জাদুর চিকিৎসার ওই কোরআন সুন্নাহ ভিত্তিক যে কিতাব লেখা হয়েছে তাতে পাবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। জাদুর চিকিৎসার ক্ষেত্রে আরেকটি কথা এখানে বলে দেওয়া ভালো হবে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি, দোয়াগুলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলি নিয়মিত আমল করেন, তাহলে জাদুর আক্রমণ আপনার উপর হবে না, কখনো হবে না। শোয়ার সময় যে দোয়া জিকিরগুলি রয়েছে সেগুলি পড়ে ঘুমান আপনি, জাদুর আক্রমণ কখনো হবে না। বাড়িতে বেশি বেশি সূরা বাকারা আপনি আপনার ছেলেমেয়েরা তেলাওয়াত করুক, তাহলে জাদু আর জিনের কখনো আক্রমণ ইনশাআল্লাহ হবে না। তো আল্লাহ ফাকর রব্বুল আলমিন এই বিষয়গুলি যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আর সমস্ত অনিষ্ট থেকে যেন আমাদেরকে আল্লাহ ফাকর রব্বুল আলমিন রক্ষা করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আরাফতুল্লাহ রাব্বি আশরাকান নূরু বি কলবি মানা আল বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই লা ইয়াতিবুল আইশু ইল্লা رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور لوكار আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোর্ট 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102419, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান। কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে। সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সরল পথ। কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়।